আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম ফতোয়াবাজি নিয়ে। ফতোয়াবাজি অনেক মানুষ করে থাকে এবং তার ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় ফতোয়াবাজির কারণে। বিশেষ করে তালাক টালাক নিয়ে সংসারে কেউ বলে হারাম হয়ে গেছে, কেউ বলে হয়নি, এই নিয়ে একটা মহিলাকে নিয়ে কত টানাপোড়েনে ভোগে তার পরিবারের লোক এবং তাকে নিয়ে কত রকম ফতোয়াবাজি চলে। কেউ বলে হিল্লে করতে হবে, কেউ বলে চিল্লে করতে হবে, কেউ আরো কিছু আরো কিছু। ফলে তার ইজ্জত নিয়ে খেলা শুরু হয়, বরং হিল্লে করে ব্যভিচার পর্যন্ত করানো হয়। এসব ফতোয়াবাজি। তাহলে এ ফতোয়া কি ঠিক না, এ ফতোয়া ঠিক কি না, সে কথা আপনারা বহুবার বহু জায়গা থেকে শুনে থাকেন, প্রচার মাধ্যমেও বহু প্রচার হয়। আমরা জানি সঠিক ফতোয়া যেটা, সেটা হল যে এক মজলিসে তিনবার তালাক তালাক তালাক বললে কত তালাক হয়? এক তালাক হয়। আর তাহলেই এই ঝামেলা আসে না যে হিল্লে করাতে হবে, এক রাতের জন্য কারো সাথে বিয়ে দিতে হবে, এসব ঝামেলা আসে না। সুতরাং ফতোয়াবাজির জন্য যখনই ফতোয়াবাজি শুরু হয় যে না হারাম হয়ে গেছে, বা সেই মহিলা তখন সমস্যায় পড়ে, মহিলার কোনো তেমন কোন দোষ নেই, স্বামী বলে দিল বা সে হারাম হয়ে গেল, এবার তাকে অন্য পুরুষকে বিয়ে করতে হবে এক রাতের জন্য, কত রকম ঝামেলায় পড়ে, কত সমস্যা হয়। আমি আপনাদেরকে আগে বলছিলাম এবং বলেছিলাম যে কিছু হুজুর আছে যারা এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, হিংসায় তার বিরুদ্ধে ফতোয়া দেয়, অথবা তার বিরুদ্ধাচরণ করার জন্য, মানে সে যেটা বলছে আমি সেটা রদ করব, এবং সমাজে তার চর্চা রয়েছে, তার নামটাকে ছোট করব, আর আমার নামটা দুর্বল রয়েছে, আমার নামটাকে উজ্জ্বল করব। এই নিয়ে তখন যাকে বড় মানা হয় তার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়। বড় যিনি, তিনি বলছেন ফরজ নামাজের পর মোনাজাত করা বিদাত, আর ইনি বলছেন না ফরজ নামাজের পর মোনাজাত করা জরুরি, বরং আয়াতের দলিল দিয়ে বলছে যে ব্যক্তি দোয়া করবে না সে জাহান্নামে যাবে। এ কথা ঠিক আছে, যে ব্যক্তি দোয়া করবে না সে জাহান্নামে যাবে, এতটুকু ঠিকই আছে। কিন্তু ফরজ নামাজের পর যে ব্যক্তি দোয়া করবে না সে জাহান্নামে যাবে, এ দুটো কথা কি একই? কিন্তু ইনি হুজুর, উনি হুজুরকে ডাউন করার জন্য বিরোধী ফতোয়া জারি করেন, বরং বই লিখে প্রচার করেন, হ্যান্ডবিল লিখে প্রচার করেন, জলসাতে প্রচার করেন যে কিছু লোক আছে যারা এই তারা এই তারা এই তারা তারা বেশি জানে না, তারা বেশি পড়ে না, তারা বেশি সারাহ গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ পড়ে না, তারা না পড়েই চারটা হাদিস পড়েই ফতোয়া দেয়, আসল ফতোয়া হলো এইটা, ফরজ নামাজের পর দোয়া করতে হবে, দোয়া ছাড়া আমাদের উপায় নেই, দোয়া ছাড়া জাহান্নাম যেতে হবে, দোয়া ছাড়া আমাদের বিপদে আপদে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। অনেক কথা ভালো, কিন্তু ভালো নয় কোনটা? সেই ভালো কথাকে একটা নির্দিষ্ট জায়গায় ফিট করাতে। ফরজ নামাজের পর জামাতিভাবে হাত তুলে মোনাজাত, অনেক কথা বাড়তে আছে, কিন্তু সব কথা বাদ দিয়ে দোয়া করতে হবে, দোয়া করতে হবে, দোয়া করতে হবে। বিরোধিতায় যখন নেমে আসে, যখন পারে না, তখন তার বদনাম করার জন্য, তাকে ছোট করতে যখন পারে না, মশলা মশাইলে যখন পারে না, ইলিম নিয়ে যখন তাকে ছোট করতে পারে না, তখন তার চারিত্রিকভাবে বদনাম করে, তার চরিত্রে আঘাত করে। তার যদি চরিত্রে কোনো দাগ না পায়, তার পরিবারের কারো চরিত্রে দাগ দেখায়, যেমন অমুক অমুকের ভাই তো এই, অমুক অমুকের শ্বশুর তো এই, অমুক অমুকের চাচা তো এই, তার তাকে পারে না, ফলে তার পরিবারের কাউকে ধরে তাকে ছোট করে, যেমন করে হোক তাকে ছোট করাই উদ্দেশ্য। বড় হুজুর বলছেন মাগরেবের আগে দুরাকাত নামাজ সুন্নত, বুখারী শরীফের হাদিস, সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু কাবলাল মাগরিব, তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো। শেষকালে বললেন লিমান শাহ, তবে যে ইচ্ছা সে পড়বে, জরুরি না। মানে নামাজটা কি হালকা হয়ে গেল, সুন্নত, আর না হয় কি হতো, ওয়াজিব হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা করে দিলেন। ইনি হুজুর দেখছেন বড় হুজুরের ফতোয়া যে মাগরিবের আগে দু রাকাত নামাজ সুন্নত পড়তে হবে, ইনি বলছেন না মাগরিবের আগে দু রাকাত সুন্নত বিদাত, বিদাত। কেন? আল্লাহ নবী কারাহিয়াত করেছেন, যে কারাহিয়াতান ইত্তাখাযান ইত্তাখাযান নাস সুন্নাহ, হাদিসে বুখারীতে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি চাইবে সে পড়বে এই ভয়ে যে লোকে তাকে সুন্নত মনে করবে, তার মানে জরুরি সুন্নত মনে করবে। কিন্তু ইনি বলছেন না আল্লাহ নবী ওটাকে কারাহিয়াত, তার মানে ওটাকে অপছন্দ করেছেন। আর অন্য এক জয়ীফ হাদিসে আছে, সেই জয়ীফ হাদিসের ভিত্তিতে মাগরিবের আগে কোন নামাজ নেই, অতএব এটা হচ্ছে বিদাত। আরবের হুজুররা পড়েন, মক্কা মদিনায় হয়, ওসব হবে না, বিদাত। তাহলে তারা কি জানে না, তো আমরা কি জানি না, মক্কা মদিনায় তাহলে দেখো তারাবি পড়ছে 20 রাকাত, তোমরা পড়ো। তারপরে আরো কত রকমের ভুল দেখিয়ে মক্কা মদিনার ফতোয়াকে ক্যান্সেল করে, মক্কা মদিনার আমলকে ক্যান্সেল করে নিজের আমলকে বড় করে, শুধু কি কি বিরোধিতা, বিরোধিতা, তার মানে আমি জানি ও যেটা বলছে ঠিক না, সঠিক না, বিরোধিতা করার জন্য, একটা মানুষকে ছোট করার জন্য, ডাউন করার জন্য তারা এই শ্রেণীর ফতোয়া দিয়ে থাকে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা একটু আবেগময়, একটু নয় বরং অনেক আবেগময়, তারা চায় তাদের রক্ত, তাদের গরম তাজা রক্তকে ইসলামের জন্য কাজে লাগাবে। কিন্তু ইসলামের জন্য কাজে লাগানোর একটা তো সূত্র চাই, তার জায়গা চাই, তার ময়দান চাই। আপনি আপনার রক্তকে কাজে লাগাবেন যেখানে সেখানে রাস্তাঘাটে রক্ত ফেলে দিলে কি কাজ হবে, নাকি আপনি শহীদ হবেন? সে চায় শহীদ হতে, সে চায় নিজের রক্ত ইসলামের পথে ব্যয় করতে, জায়গা পাচ্ছে না, ছটফট করছে, রক্ত ব্যয় করতে হবে। রক্ত ব্যয় করতে যায় তাকে থামানো হয়, থামো, জায়গা নয় এটা, এই রক্ত তোমার এখানে ফেলার জায়গা নয়। তখন সে আপনাকে বলবে দেখো ভয় খাচ্ছে, জিহাদকে ভয় পায়, সরকারের সামনে কথা বলতে ভয় পায়, সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, এরা হচ্ছে খাওনের মৌলবী, খাওনের হুজুর, এরা হচ্ছে দরবারি হুজুর, এরা সরকারি হুজুর, ইত্যাদি ইত্যাদি, এরা হায়েজ নিফাসের হুজুর, এরা খালি চাঁদের হুজুর, নানা রকম কথা বলে তাদেরকে ছোট করে। কি আবার এমন অবস্থা শোনা গেছে যে এরা আবার ওই হুজুরদেরকে হুমকি দেয়। কখন হুমকি দেয় জানেন? যখন আসলে জিহাদ বলে যে জিনিসটা এখন চলছে, সন্ত্রাস যে চলছে, সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী তৎপরতা চালায়, সন্ত্রাস চালায়, তার আগে কিন্তু তাদের ফতোয়া থাকে। এক নম্বর কথা, তুমি যদি এইটা করতে পারো, এই বিস্ফোরণটা ঘটাতে পারো, আর যদি মারা যাও সোজা জান্নাত চলে যাবে, এই এক ফতোয়া। আর দু নম্বর ফতোয়া, যাদের বিরুদ্ধে চালাবে তারা সব কাফের, তারা কাফের না হলে কি মারতে পারবে, মুসলমান হলে মারতে পারবে না, তারা কাফের। যারা আল্লাহর দেওয়া বিধান দ্বারা দেশ চালায় না তারা কাফের। আল্লাহ তুল এই ফতোয়া দিয়ে দেশ, দেশের নেতাদেরকে কাফের বলে, তারপরে তাদের সাথে যারা কাজ করে পুলিশকে পর্যন্ত কাফের বলছে, যে পুলিশ, যে সরকারি পুলিশ তারা হচ্ছে কাফের, তাছাড়া বোমবাস্ট বিস্ফোরণ ঘটাতে পারবে না। এই ফতোয়াবাজির ফলে এরা শহীদ হচ্ছে, আর এই ফতোয়াবাজির ফলে এরা রক্তক্ষয় করছে নিজেদের এবং অপরের, যাদের কোনো পাপ নেই, নিরপরাধ মানুষের রক্ত ক্ষয় করছে। একজন বলছে কি নিরপরাধ কি করে হলো, তারা তো সরকার নির্বাচন করেছে, যে অমুসলিম সরকার নির্বাচন করবে সেও অমুসলিম, সেও অন্যায়, অন্যায় করবে, অতএব তার যদি রক্ত যায় সমস্যা নেই, এমন মানে আবেগ তাদের ভিতরে আছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, যে আবেগ আছে কিন্তু আবেগের লাগাম নেই। প্রত্যেক জিনিসের লাগাম থাকা দরকার, তাই না? আপনার গাড়ি স্পিড খুব ভালো, 500 স্পিডে চলে, খুব দামি গাড়ি কিন্তু সেই গাড়ি যদি ব্রেক না থাকে, গাড়ির কোন দাম আছে? সেই গাড়ি ব্রেক না দেওয়া পর্যন্ত আপনি রাস্তায় বের হতে পারবেন না, যতই আপনার 5 লাখ 7 লাখ রিয়াল দাম গাড়ির, 500 স্পিডে ছোটে, ব্রেক যদি না থাকে আপনি রাস্তায় চালাতে পারবেন না। কিছু মানুষের এই অবস্থা, রাস্তায় চলে ছুটতে চায়, রক্ত টকবক ফুটছে টকবক করে ভিতরে, দেহের ভিতরে ক্ষয় করো ক্ষয় করো, কিন্তু মুশকিল হচ্ছে কি তার ভিতরে ব্রেক নেই, ফলে যখনই নামছে ময়দানে অ্যাক্সিডেন্ট করছে। তার পথ সোজা পথ না, সরল পথ না, চলার পথ না, ফলে সে যখন নিজের আবেগকে ক্ষয় করছে তখন ভুল পথে ক্ষয় হচ্ছে, অপরকে কাফের বলছে আর তাকে হত্যা করছে। ডবল, প্রথমে কাফের বলল, কাফের বলা একটা মহা অন্যায়, বিনা প্রমাণে বিনা দলিলে কেবল সন্দেহে বসে, সন্দেহ বসে তাকে আপনি কাফের বলবেন, এটা একটা বড় ক্ষতিকর জিনিস, আর তার সঙ্গে ফতোয়া দিয়ে তাকে আবার হত্যা করছেন, মানুষ হত্যা করছেন। আর মানুষ হত্যা কত বড় পাপ সে কথা সবাই জানে, তারাও জানে, কিন্তু তারা বলছে কি আমরা জিহাদ করছি। বড় দুঃখের বিষয়, একবার গেলাম দেশে, গেলাম এক বাপ এসে চোখের পানি দরদর করে পড়ছে, আমাকে বলছে ভাই আমার বাড়ি একবার যেতে হল, কেন কি হয়েছে? বলছে আমার ছেলে ভ্রষ্ট হয়ে গেছে। কেন কি হলো? বলছে আমার ছেলে আমাকে বলছে তোমরা মুসলমান নও মোনাফেক। কেন কি হলো? বলছে তোমরা জিহাদ করো না, জিহাদ করো না তাই তোমরা মোনাফেক। তো আমি বললাম তো জিহাদ করো না, তো জিহাদটা কোথায় করতে হবে, কোন জায়গায় করতে হবে, কোন জায়গায় গিয়ে করতে হবে, নাকি ঘরে বসে জিহাদ করতে হবে? বলছে না, আল্লাহর নবী বলেছেন যে আমার একটা দল থাকবে সবসময় লড়াই করবে, কেতাল করবে। কেতাল যদি করো সবসময় করবে না, সবসময় তলোয়ার নিয়ে বসে থাকবে না, বোম নিয়ে বসে থাকবে, পিস্তল নিয়ে বসে থাকবে, জায়গা আছে তো। জিহাদের ময়দান এলে জিহাদ করতে হবে ঠিকই, সংগ্রাম করো, জিহাদের বিভিন্ন অর্থ আছে, বিনা অস্ত্রেরও জিহাদ আছে, জিহাদ তো করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে সবসময় রক্ত ক্ষয় করতে হবে। বাপকে বলছে মুনাফেক, বাপ চক্ষু দিয়ে পানি বের করে বলছে যে বুঝাতে পারছি না, আপনারা বুঝান। অবশ্য অন্যান্য আলেম নিয়ে গিয়ে বুঝিয়েছে, কিন্তু বুঝবে না, কারণ সে হচ্ছে আবেগময় ছেলে, সে ফতোয়া পেয়েছে, ফতোয়াবাজদের ফতোয়া পেয়েছে যে যারা জিহাদের নিয়ত রাখে না, জিহাদ করে না, তারা মুনাফেক। হাদিস অবশ্য আছে, যদি আপনার মনে জিহাদের সংকল্প না থাকে, জিহাদের নিয়ত না থাকে, আপনি মুনাফেকের একটা শাখায় মৃত্যুবরণ করবেন, ঠিকই আছে। জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে, জিহাদের সময়টা কোথা, সময় এলে আপনাকে জিহাদ করতে হবে। সময় আসার পূর্বে যদি আপনি বলেন জিহাদ করব আর না হয় মুনাফেক, তাহলে ফতোয়াবাজি ছাড়া আর কি এটা? এমন এক জায়গায় হাদিসটাকে ফিট করছেন, শুধুমাত্র নিজের আবেগে, আবেগময় মন নিয়ে অপর মানুষকে কাফের ভাবছেন, আর যারা করতে চায় না, মানতে চায় না, তাদেরকে মুনাফেক বলে আপনি ফতোয়া দিচ্ছেন। কেমন ফতোয়া, কোথাও কাফের, কোথাও মুনাফেক, আবার কোথাও শহীদ হয়ে মরণের ফতোয়া দিয়ে সর্বনাশ করছে তারা। মোট কথা হল, সেই লোক বা বহু যুবক ভ্রষ্ট হয়ে নিজের বাড়ির বা নিজের পরিবেশের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, নিজের গ্রামের ইমামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আর ফতোয়াবাজি করে তাদেরকে মুনাফেক বলছে, কাফের বলছে, পরবর্তীতে তারা তাদেরকে, তাদের বিরুদ্ধে লড়াই করছে এবং রক্ত ক্ষয় করছে। তাদেরকে যখন বলা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করো না, তখন বলছে আল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছি সংশোধনকারী, আমরা এই দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করিনি, বিঘ্ন সৃষ্টি আমরা করিনি, বরং আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী, আল্লাহুল মুস্তাআন। তারা নিজেরা ভাবছে যে আমরাই হচ্ছি প্রকৃত মুসলমান, তোমরা মুসলমান নাও। এই ফতোয়াবাজিতে সর্বনাশ হচ্ছে, এবং বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কারবার, যেখানে জিহাদ চলছে চলছে, আমি জিহাদের বিরুদ্ধে কিছু বলি না, জিহাদ আছে ইসলামে, জিহাদ ফরজ, যেভাবে জিহাদ যত রকমের আছে সব ধাপে জিহাদ ফরজ, শেষ ধাপ তরবারি বা অস্ত্র দ্বারা জিহাদ, সে জিহাদও ফরজ, সে সময় আছে, সে জায়গা আছে। কিন্তু অজায়গায় যদি আপনি জিহাদ করতে চান, তাহলে বুঝতেই পারছেন যে যেখানে যার জায়গা নয় সেখানে যদি আপনি তা অপপ্রয়োগ করেন, তাহলে নিশ্চয়ই এর ফল, এর পরিণাম ভালো নয়। এই শ্রেণীর মানুষরা তারা আলেমদের নামে কুৎসা রটায়, আলেমদের নামে বদনাম রটায়, আলেমদের ছিদ্রান্বেষণ করে, আলেমদের ছিদ্র খুঁজে বেড়ায়, তাদের দোষ খুঁজে বেড়ায়। এরা তাদের বিরোধিতা করলে কিভাবে তাদেরকে ছোট করব এই খুঁজে বেড়ায়। ফলে তাদের কথাকে কাটছাট করে মানুষের মাঝে প্রচার করে, কাটছাট করে মানুষের মাঝে প্রচার করে তাকে ছোট করে। এক জায়গায় বক্তৃতা করলাম, বললাম যে সবে বরাত বিদাত, সে তখন আমার বিরুদ্ধে জলসা করে বলল কি যে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছে, মাথা মোটা, সে নাকি বলে সবে কদর বিদাত। একজন প্রতিবাদ করছে, সবে বরাত বলেছে, সবে কদর বলেনি, এই চুপ, একদম ডাঁটতে তাকে ধমক দিয়ে বারবার। তাহলে কি জেনে শুনে, তাই না? জেনে শুনে সবে বরাতটাকে কি পরিবর্তন করছে, সবে কদর। আমার সেটা টেপ করা আছে, সবে কদর বলছে, আমি সবে কদরকে বিদাত বলেছি, নামাজে নিয়ত নিয়ত পড়া বিদাত বলেছি, আর সে বলছে কি দেখো মদিনা থেকে পড়ে এসে বলছে কি নিয়ত করা বিদাত। আরে বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কিছু হয় না। আর এ বলছে নিয়ত পড়া, নিয়ত নিয়ত পড়া বিদাত, এ নিয়ত করা বিদাত। আমি বলেছি পড়া, সেটাকে কি করেছে করা, এইভাবে ছোট করার জন্য, খালি ছোট করার জন্য। সে জানে, সে জানে আমি কি বলেছি, আমি কি উদ্দেশ্য, কিন্তু কি মানুষের কাছে দেখবে, দেখো তোমাদের এলাকার আলেম বড় আলেম না, তার কারণ সে সে বলে নিয়ত করা বিদাত। অথচ বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়ত ছাড়া, নিয়ত করা ছাড়া নামাজ রোজা কিচ্ছু হবে না। অথচ আমি বলেছি নিয়ত পড়া বিদাত, দুটো কি এক, নিয়ত করা নিয়ত পড়া না, নিয়ত করা আমরা জানি নিয়ত করা ফরজ, নিয়ত ছাড়া কিছুই হবে না, কিন্তু নিয়ত করার কথা তো বলিনি, নিয়ত পড়ার কথা বলছি। নামাইতোয়ান আসুম, নামাইতোয়ান ওসাল্লি, নামাইতোয়ান, এই এটা বিদাত বলেছি, কিন্তু না আমাকে ছোট করার জন্য এইভাবে জলসা করে, প্রতিবাদী জলসা করে এইভাবে আমাকে হ্যায় ও তুচ্ছ করা হচ্ছে। আল্লাহুল মুস্তাআন। এদের জন্য আপনি কি বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। যারা নিজেদের পজিশন রাখার জন্য, নিজেদের গদিটিকে রাখার জন্য, নিজেদের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য পাবলিককে, আম পাবলিককে বোকা বানিয়ে অপরকে ছোট বানায়, এদের জন্য আপনি কি বলবেন, এদের জন্য লানত না? এদের জন্য অবশ্যই লানত। এরা দুনিয়ার বুকে কোনদিন প্রতিষ্ঠা পাবে না, কোনদিন সম্মান পাবে না, কিছুদিনকার সম্মান বোকা মানুষরা দেবে, কিন্তু পরে যখন বুঝতে পারবে যে আসলে আমরা বোকা, তখন সেই মানুষের নিশ্চয়ই ধুলাই হবে, তার নিশ্চয়ই সাজা, আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে ইনশাআল্লাহ, লানত। কোথাও যদি বলি পেঁয়াজ হারাম হ্যায় পেঁয়াজ, তখন লোকের কাছে গিয়ে পড়ছে হুজুর বলে পেঁয়াজ হারাম হ্যায়, আরে ভাই আমি পেঁয়াজ হারাম হ্যায় বলছি, পেঁয়াজ মানে কি সুদ, সুদ হারাম বলেছি, তো বলছে না হুজুর বলেছে পেঁয়াজ না, পেঁয়াজ হারাম হ্যায়, পেঁয়াজ আবার হারাম হয় নাকি, কিন্তু না হুজুর বলেছে, কেন না, হুজুরকে ছোট করার জন্য। এখন আপনারা শুনবেন নেটে অনেক কাটা কাটা বক্তব্য নিয়ে ছোট করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, যেমন একজন বলেছিলেন যে হাম নবী সে নেহি মাং সকতে, হাম নবী সে নেহি মাং সকতে, তো কাটা সাটা করে ওটাকে ওরা প্রচার করছে কি হাম নবী কো নেহি মান সকতে, হাম নবী যে হ্যাঁ মাং সাকতে সেটাকে মান সাকতে করেছে, গ শেষে গটাকে এই যে হিন্দিতে বা উর্দুতে যে গাপ আছে গাপটাকে উড়িয়ে দিয়ে, মানে কথাতে অনেক সময় নেহি মাং সাকতে, এই যে নেহি মাং সাকতে, আপনার সাধারণত যারা বেশি উর্দু বোঝে না তার বলে মান সাকতে, শেষের গটা উচ্চারণ হয় না ঠিক মতো। সেই বক্তার বক্তব্য নিয়ে প্রচার করছে, দেখো এই বলছে যে আমরা নবীকে মানতে পারি না, অথচ সে বেচারি সুন্না থেকে নিয়ে ফরজ থেকে নিয়ে সহি সুন্না প্রচারে ব্যস্ত, সে কোনদিন বলতে পারে যে আমরা নবীকে মানতে পারি না? কিন্তু বোকা মানুষদেরকে বোঝানো খুব সহজ, বোকা মানুষ এত বড় কথা বলে, নবীকে নবীকে নেহি মান সকতে, নবীকে তো মানতেই হবে, কিন্তু উনি বলেছেন নবী সে নেহি মান সকতে, মানে নবীর কাছে চাওয়া যাবে না, সেই কথাটাকে কাটছাট করে সর্বনাশ এইভাবে প্রচার করছে, তাকে ছোট করছে। নেটে দেখবেন তাকে জুতো মারছে, তাকে থুতু মারছে কত রকম। এখন তো মাশাআল্লাহ ওই যে ফেসবুক নাকি বলছে বুকের বুকের ভিতরে যে নোংরা সেটা ফেসে চলে এসেছে, দিয়ে প্রচার হচ্ছে, খুব প্রচার করছে ফেসবুকে। এইভাবে কেটে ছেটে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা নামাজের নিকটবর্তী হইও না, এখন নামাজ পড়ছে নামাজ পড়ে না, কি ভাই নামাজ পড়ো না কেন, বলছে আল্লাহ তাআলা নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন, কথা ঠিক না ভুল? কথা ঠিক, আল্লাহ বলেছেন নামাজের নিকটবর্তী হইও না, কিন্তু এইটুকু বললেই হবে? এইটুকু বললে হবে? এইটুকু বলে যদি ফতোয়া দেওয়া হয় তাহলে তো আপনার নামাজ পড়া জায়েজ না। আরেক জায়গায় আল্লাহ বলছেন যে মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, এই সর্বনাশ, নামাজ পড়লে ওয়াইল দোজকে যেতে হবে। ওহে নামাজিরা, তোমরা নামাজ পড়ো না, কারণ নামাজ পড়লে ওয়াইল দোজকে যেতে হবে। যেই বলেকে ফতোয়া দেয়, এই ফতোয়া কেমন, এই ফতোয়াবাজি কেমন? ঠিক ওই শ্রেণীর মানুষ ওরা যারা কাট ছাঁট করে যেখানে মানুষের কাছে তুচ্ছ করা যায় আলেমকে, কেটে ছেটে বর্ণনা করে এবং বলে, এইভাবে তারা প্রচার করে, যা হয়তো এমন কথা বলা হয়েছে যে কথা বলাতে ওখানে দোষ নেই, একটানা যখন কথা বলবেন দোষ নেই, কিন্তু কেটে যখন বলবেন তখন সেই কথাতে দোষ বের হবে। সুতরাং এইভাবে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, সেই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক যারা আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে, যারা লোক দেখানি নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম, ওয়াইল দোজক। কিন্তু পরের কথাটা না বলে কেবল একটা কথা কাটা কথা নিয়ে এমন একটা উল্টো ফাসাদ সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ, এরা কি কেয়ামতে ধরা খাবে না? এদের মনে কি ভয় নেই যে আমরা ধরা খাব? মানুষের কাছে মানুষকে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহকে, আল্লাহর কাছে ধরা যখন খাবে তখন বুঝতে পারবে যে সত্যপক্ষে কারা বোকা। সুতরাং এই শ্রেণীর ফতোয়াবাজির ফাঁদে পড়ে বহু আলেম তুচ্ছ হচ্ছেন, বহু আলেম লাঞ্ছিত হচ্ছেন, এই শ্রেণীর কর্মকাণ্ড নিশ্চয়ই ভালো না। আর আবেগময় মন নিয়ে অপরকে তুচ্ছ করা, এক শ্রেণীর মানুষের মতকে প্রাধান্য দিয়ে আরেক শ্রেণীর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ছোট করা নিশ্চয়ই ভালো লোকের কাজ না। ফতোয়াবাজির কারণে মানুষের মাঝে অহংকার আসে এবং নিজের রায়কে সে প্রাধান্য দেয়, তার ফলে তার মধ্যে অহমুখে আসে আর অপরের প্রতি কুধারণা আসে, বদ মানে বদগুমানি যাকে বলে, বদ ধারণা আসে যে ও লোক এই আর সে লোক এই, তার মানে আমি হচ্ছি বড় সে হচ্ছে ছোট। তারপর ফতোয়াবাজির কারণে, ফতোয়াবাজির একটা কারণ অবশ্য নিজের পদ টিকিয়ে রাখা, যেমন আগে বারবার বলেছি নিজের পদ টিকিয়ে রাখা। যদি আপনি ফতোয়া না দেন, ফতোয়াবাজি না করেন, আপনার পদটাই থাকবে না, আপনার গদিটাই থাকবে না। আপনি যদি হক কথাটা বলে দেন, হক বললে পরে আপনার গদি চলে যাবে, হক বললে পরে আপনার দুনিয়ার স্বার্থ চলে যাবে, হক বললে পরে আপনি লোকের কাছে ছোট হয়ে যাবেন, হক বললে পরে ভাববে হ্যাঁ এতদিন আমাদের এ হয়ে থাকলো, আজকে এই কথাটা বলেনি কেন, এখন বলছে, তাহলে নিশ্চয়ই এ হচ্ছে এ জানা না কিছু, তখন আপনি ছোট হয়ে যাবেন। এই ছোট হওয়ার ভয়ে হক ফতোয়া দিতে চায় না, বরং নিজের পদ ও গদিকে টিকিয়ে রাখার জন্য তারা ভুল ফতোয়া দেয়, এটা হচ্ছে ফতোয়াবাজি। আর এর ফলে সে দুনিয়াকে ভালোবাসে এবং নিজের খেয়াল খুশি ও কুপ্রবৃত্তি অনুসরণ করে, যা হাদিস ও কোরআনে নিষিদ্ধ। নিজের খেয়াল খুশি কুপ্রবৃত্তি অনুসরণ করা যাবে না। আর কেন ফতোয়া দেয়, যেহেতু এলেম বেশি হলে পরে ফতোয়াবাজি বেশি করে, অল্প জলে পুঁটি মাছ ফর ফর করে, তাই না, অল্প জলে পুঁটি মাছ ছটছর করে, খালি ঘটি বাজে বেশি। যদি ঘটিটা পানি কিংবা কিছু ভরা থাকে তাকে বাজান বাজবে না, কিন্তু খালি থাকলে, তাই না, বাজে। আর খালি গাড়ির শব্দ বেশি, খালি গাড়িতে রাস্তায় যায় ঝং ঝং শব্দ হয়, কিন্তু ভরা গাড়ি হলে শব্দ হয় না। যাদের অল্প বিদ্যা তাদের সেই বিদ্যা বড় ভয়ঙ্করী। আমি এখানে উদ্দেশ্য, আমি যে বড় আমার বড় বিদ্যা তা আমি উদ্দেশ্য না, আমি আলেম ওলামাদের কথা বলছি। বহু আলেম, বড় বড় আলেম, তারা দেখবেন গভীর জলের মাছ, গভীর জলের মাছে মাছকে চট করে পরিচয় পাবেন না, সে গভীর জলে গভীর হয়ে থাকবে, গম্ভীর হয়ে থাকবে, লুকিয়ে থাকবে, গোপনে থাকবে, ফরফর ফরফর করে বেড়াবে না। আর এই অল্প জলের যারা পুঁটি মাছ, তারা অল্প জলে যেখানে ফতোয়া ওখানে ফতোয়া, ওখানে ফতোয়াজি করে বেড়াচ্ছে, সব সময় জাহির করে বেড়াচ্ছে যে আমি বিশাল, আমি বিশাল। সুতরাং অল্প যেখানে আছে, অল্প বিদ্যা নিয়ে যারা ফতোয়াবাজি করছে তাদের নিশ্চয়ই খুবই খারাপ অবস্থা। আর আপনারা জানেন যে আলেমকে, বড় বড় আলেম যারা, প্রকৃত আলেম যারা, হাক্কানি আলেম যারা, রাব্বানি আলেম, তাদেরকে যদি, যারা ফতোয়া দেওয়ার যোগ্য, যারা আসল মুফতি, তাদেরকে ছোট ভাবা, তাদেরকে সমাজের চোখে ছোট করে দেওয়া, তাদেরকে সমাজের চোখে তুচ্ছ করে দেওয়া, তাদেরকে সমাজের চোখে মূর্খ বলে প্রকাশ করা বা প্রচার করা, তাদেরকে দরবারি বা সরকারি আলেম বলে প্রচার করা, তাদেরকে ইহুদ ও খ্রিস্টানদের দালাল বলে প্রচার করা, তাদেরকে কাদিয়ানি বলা, তাদেরকে শিয়া বলা, আরো কত কি, আরো কত কি দুর্নাম করে বদনাম করে তাদেরকে সর্বনাশ করছে। অমক আলেম আর যদি বলা হয় মহাদ্দেস আলবানি, আরে ও তো ঘড়ি মেকার, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘড়ি মেকার, তার মানে ঘড়ি মেকার হলে পরে মহাদ্দেস হওয়া যায় না, হাঁড়ির ব্যবসা করলে পরে ফকি হওয়া যায় না, আর বড় ইমাম তিনি কাপড়ের ব্যবসা করলে পরে ফকি হওয়া যায় না, কাঠ মিস্ত্রির কাজ করলে পরে নবী হওয়া যায় না, ছাগল চড়ালে নবী হওয়া যায় না, তাই না, হাতে টুপি সেলাই করলে নবী হওয়া যায় না, তাই না, এসব নবীদের এক একটা পেশা ছিল, কোন এমন নবী নেই দুনিয়াতে এসে ছাগল চড়াননি, বাস তাকে ছাগল চড়ানি, ছাগলের রাখাল বলে তাকে তুচ্ছ করবেন। এখন কথা, আলবানি সাহেব নিজের রুজি রুটির জন্য যদি ঘড়ি সারতেন, দাউদ নবী যদি রুজি রুটির জন্য হালাল কামাই খাওয়ার জন্য, সব থেকে শ্রেষ্ঠ খাবার হচ্ছে হাতের কামাই খাওয়ার, সেই খাবার খাওয়ার জন্য যদি তিনি টুপি বুনতেন, তাতে দোষের কি আছে, কিন্তু মানুষ দোষ বের করে তাকে ছোট করার জন্য, ও তো রাখাল, ছাগলের রাখাল, ও আবার কি করে নবী হবে, ও তো ঘড়ি মেকার, ও আবার কি করে মহাদ্দেশ হল। আবার বর্তমানে বাংলাদেশের এক লোক বলেছে নাকি আলবানি তো তেলে পোকা জাতীয় মহাদ্দেশ, বাংলাদেশের একজন টিভিওয়ালা বক্তা, সে তার বক্তৃতায় বলছে যে আলবানির জন্য বলছে তেলে পোকা জাতীয় মহাদ্দেশ, আল্লাহুল মুস্তাআন। তাহলে চিন্তা করে মানে ভাবার বিষয় যে কিভাবে মানুষকে ছোট করা হয়, একজন আলেম তার নাম চর্চা রয়েছে, মানুষ তার হাওয়ালা দিচ্ছে কিন্তু তাকে ছোট, তার হাওয়ালা মানবো না, তার কথা যেহেতু আমাদের বিরোধিতা, আমাদের বিরোধিতায় আছে, আমরা তার বিরোধী, তার কথা আমাদের বিরোধী, এই জন্য তাকে ছোট করে মানুষের কানে তালা ঝুলিয়ে দিচ্ছে যে ওর কথা শোনো না, ও তো ঘড়ি মেকার, ও তো তেলে পোকা জাতীয়। এটা আবার কত বড় নোংরা কথা, তেলে পোকা, জানি না কি কি সম্পর্ক তেলে পোকার সাথে, আল্লাহ মুস্তাআন। এগুলো কি ফতোয়াবাজি, এর জন্য কেয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাই বলো না কেন তোমার জন্য তৎপর প্রহরী মজুদ আছে লেখার জন্য, লেখা হচ্ছে, যা বলো, মানুষকে অপবাদ দিচ্ছ এইভাবে, ভয়ঙ্কর কথা বলছে, আরে ও তো আলেম, জীবনে বাপকে বাপ বলেনি, সে আলেম হয় কি করে, আরে বাপকে বাপ বলেনি, তুই আমার সাথে সাথে ছিলি নাকি, বাপকে বাপ বলেছে না বলেছে তুই জানলি কি করে, কার কাছে শুনেছিস, সেই শোনাটা ঠিক না ব্যাঠি, বই লিখে দিলি, বাস বই লিখে দিলেই সমাজ তোকে তো কথাটা মেনে নেবে, কত বড় তুচ্ছ, কত বড় হীন, কত বড় নীচ, কত বড় অহংকারী, যে সে অপরকে ছোট করার জন্য এইরকম শব্দ ব্যবহার করছে, তার চরিত্রে কলঙ্ক, তার বংশের চরিত্রে কলঙ্ক। কিন্তু অনেক সময়ে কাঁঠাল ভায়া কি বলে, আনারস বলে কাঁঠাল ভায়া, তুমি বড় খসখসে, গোবর বলে কি বলে, গুয়ে বলে গোবর দাদা তোমার গায়ে গন্ধ, তাই না, তারপরে সূচ বলে চালনি, চালনি বলে সূচকে তোমার কোঁধে কেন ছেঁদা, এইভাবে অনেক দোষ ব্যবহার করে, নিজের আছে বহু বহু দোষ আছে কিন্তু সেই দোষ গোপন আছে, এখন সমাজে বই লিখছি প্রচার করছি, যেহেতু নাম হচ্ছে, ওর ফতোয়া সবাই মানছে, এখন ওকে ছোট করার জন্য দাও তালা, কানে তালা ঝুলিয়ে দাও, তেলে পোকা জাতীয় মহাদ্দেশ, আরে ও আলেম তো, ওর বাপকে বাপ বলেনি, ও এই করেছে, ও সেই করেছে, আল্লাহুল মুস্তাআন। এই নীচ জাতীয় হীন জাতীয় আলেমদের জন্য সমাজে বদনাম, সমাজে আলেম সমাজের বদনাম। সুতরাং আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা, যে ব্যক্তি ইলম অনুসন্ধান করবে, ইলম চর্চা করবে, যে আলেমদের সঙ্গে তর্ক করবে এবং বেউকুব লোকদেরকে বেউকুব বানাবে ইলম দিয়ে, বেশ চমকদার চটকদার কথা বলে, অমকের ভুল ধরে তমকের ভুল ধরে ছোট করবে, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, কিংবা মানুষের মন ফেরাবার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য সে ইলম চর্চা করবে, প্রচার করবে, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আর সারা জাহান্নামের উপযুক্ত সত্যি, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ লি আলিমিনা হাক্কা, সে আমাদের দলভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না এবং আলেমের হক অধিকার চেনে না, আলেমের অধিকার চেনে না, কেয়ামত নিকটে এসেছে তাই এরকম হওয়া স্বাভাবিক। বড় বড় আলেম উঠে যাবে আর ছোট ছোট আলেমরা কি করবে, লেজ দুলাবে। আর আনাস বিন মালিক থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আমামা দাজ্জাল সিনিনা খাদ্দাআ, দাজ্জাল আসার আগে এমন বছর আসবে, এমন যুগ আসবে যে বড় ভয়ঙ্কর হবে, সে যুগ, সে যুগ হবে ধোকাব্যঞ্জক। ধোকাব্যঞ্জক মানে লোকটাকে দেখবেন দেখে মনে হবে পরহেজগার কিন্তু সে আসলে উল্টা, লোকটাকে দেখবেন দেখে মনে হবে ফাসেক কিন্তু সে তার উল্টা, ধোকাব্যঞ্জক। বলছেন ইউকাজ্জাবু ফিহা সাদিক, যে সত্যবাদী তাকে মিথ্যাবাদী মনে করা হবে, সত্যবাদীকে লোকে কি করবে মিথ্যাবাদী মনে করবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, আর মিথ্যাবাদীকে লোকে সত্যবাদী জানবে। একজন সম্মানী মানুষ তার কোনো সম্মান নেই, একজন অসম্মানী ব্যক্তিকে কি করা হবে সম্মান দেওয়া হবে। গণতন্ত্রের ফজিলতে আজ যে মানুষ সমাজে তার কোনো পজিশন নেই, সে আপনার নেতা হয় না হয় না, এটা গণতন্ত্রের ফজিলতে হয়। আপনার থেকে কত বড় বড় মাশাআল্লাহ কত বড় বড় সম্মানী মানুষ, তারা ভোটে দাঁড়ায়নি বা সম্মান পায়নি, বা ভোটে দাঁড়িয়ে তাকে ভোট দেবে নাকি ভোট দেবে, কেন, যার সংখ্যা বেশি সেই জিতবে, ভালো সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি। সম্মানীকে সম্মান দেওয়া হবে না, বরং অসম্মানীকে সম্মান দেওয়া হবে, কখনো ভোটের জন্য আর কখনো টাকার জন্য, নোটের জন্য, ভোট আর নোট, তাই না, এখানে ভোটের জন্য সম্মানী, ওখানে নোটের জন্য সম্মানী, নোট আছে বা আসছে, যতই নোংরা হোক যতই খারাপ চরিত্রের হোক নোটের গঙ্গা জল দিয়ে তাকে পবিত্র করে নেওয়া হবে, সমস্যা নেই, জমজমের পানি, নোটের জমজমের পানি পবিত্র হয়ে যাবে। মোট কথা, এমন যুগ আসবে ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারকে খেয়ারতকারী মনে করা হবে, ওয়া ইউতামানু ফিহাল খায়েনা, খেয়ানতকারীকে মনে করা হবে আমানতদার, ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রাইবিদা, আর নিকৃষ্টহীন মানুষরা ছোট লোকেরা মানুষের সাধারণ মানুষের জনগণের হিতার্থে কথা বলবে, রুয়াইবিদা কালাউ ফুয়াইসে ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা, জনসাধারণের জন্য নেতা হয়ে কথা বলবে কে, পাপাচারী, অপরাধী, সামাজিক অপরাধী মানুষ, না তার ইলেম আছে, না তার শিক্ষা আছে, না তার ভালো কাজ আছে, ফাসেক লোক, সেই লোক জনগণের নেতা হবে, বিচার করার সময়ে বিচার করবে কে, জ্ঞানী মানুষরা যেখানে চুপ করে বসে থাকে কথা বলে ভাবনা চিন্তা করে, সেখানে অশিক্ষিত মানুষ একদম, তার না ভালো কাজ আছে, না চর্চা আছে, না শিক্ষা আছে, সে কথা বলছে ফটফট করে, বিচার করছে সেই রুয়াইবিদা, নিকৃষ্ট মাহীন মানুষ, তারা আপনার কি করবে মানুষের জনগণের স্বার্থে। আর আজকাল তো বুঝতেই পারছেন, যারা আমাদের কথা, আমাদের ইসলামের কথা বলছি, যদি কারো আঘাত লাগে সেটা আলাদা কথা, কিন্তু আমরা জানি যারা ফিল্ম করে তারা আমাদের সমাজে সম্মানিত না অসম্মানিত, ইসলামী সমাজে যারা ফিল্ম করে, যারা নোংরা ফিল্ম, যারা ওইভাবে বুঝতেই পাচ্ছেন যে ফিল্ম কাকে বলছে এখন বর্তমানে, আমি বলছি না ভালো জিনিস সেটা না, যেটা ওই যে অর্ধনগ্ন হয়ে যারা ড্যান্স করে তারা ইসলামী সমাজে সম্মানিত না অসম্মানিত, কিন্তু বাস্তব জগতে, বাস্তব সমাজে সম্মানিত না অসম্মানিত, আল্লাহু আকবার, তাকে দেখার জন্য দরকার হলে রক্ত দিয়ে দেবো কিন্তু একবার দেখবো, আর মোসাফা করতে পারলে তো কোনো ব্যাপারই নেই, তাই না, একবার মোসাফা করতে পারলে, একবার যদি তাকে ছুটে পায় তাহলে ব্যাপারই নেই, তার একটা রুমাল বিক্রি হচ্ছে মিলিয়ন ডলারে, আল্লাহু আকবার, কত বড় সম্মান তার, যেটা ইসলামী সমাজে একদম নিকৃষ্ট, এই অর্ধনগ্ন একে দেখবে কে, কিন্তু সে হয়ে যেতে সম্মানিত। সেই যুগ, এই যুগ, যে যুগে সম্মানীকে অসম্মানী করা হবে, অসম্মানীকে আর মিথ্যাবাদীকে সত্যবাদী, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, উল্টা জামানা বদল গিয়া হয়, তাই না, উল্টা বুঝিল রাম, উল্টা বুঝিল রাম। আসলে অনেক সময় হয় যে আপনি একটা গাধা চাইলেন, মনে রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কল্পনা করছেন যে একটা গাধা পাই, তখন হাতাটা কি হয়, হাঁটাটা, হাঁটার কষ্টটা দূর হয়, তো খানিক দূরে গিয়ে একটা মরা গাধা পড়ে আছে, তখন আপনি কি বলবেন, রাম উল্টো বুঝলো রে, আমি গাধা চাইলাম তো মরা গাধা দিল, তাই না, জামানা পাল্টে গেছে, উল্টে সব উল্টে গেছে, এখন ভালো লোক খারাপ লোক হয়ে গেছে। খারাপ লোক ভালো লোক তো চোখের বালি, যদি সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজে বাধা দেয় সমাজে সে চোখের বালি না, ওল্লাহ সে এমন নিকৃষ্ট কুকুর গাধা থেকেও নিকৃষ্ট। আরে সবসময় খচখচ করে, সবসময় এটা হারাম ওটা হারাম এটা হারাম ওটা হারাম, সমাজে চলবে কি করে? এমনকি সৌদি আরবের মতো দেশে এখানেও পত্রপত্রিকা লিখা হচ্ছে আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকার। জানেন কাকে বলে? কাকে বলে? ওই যে অফিসগুলো রয়েছে, যে অফিস থেকে কিছু লোক সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজে বাধা দান করে সরকারি ভাবে, কিছু লোক এদের বিরোধিতা করে বলছে আমরে বিল মাউতে ওয়া নাহি আনিল হায়াত। তার মানে সৎ কাজের আদেশ না, মরণের আদেশ আর বাঁচার নিষেধ। তার মানে তারা স্বাধীনভাবে বাঁচতে পায় না, খোলামেলা ভাবে পার্কে যাবে, খোলামেলা ভাবে সমুদ্র সৈকতে যাবে, আর এ বলছে আল্লাহ গাততে গাততে বলছে গাততে গাততে আল্লাহ পর্দা করো, এ করো সে করো। হ্যাঁ বুঝতে পারছেন, এ দেশেও শুরু হয়ে গেছে। এই হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, কুকুর গাধা থেকে নিকৃষ্ট হবে কারা? যারা সৎ কাজের আদেশ করবে। আর সম্মানিত কারা হয়? যারা ন্যাংটা হয়ে নাচবে, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে, তাদেরকে লোকে দেখার জন্য ভিড়, আল্লাহ আকবার, তাদেরকে লোকে মঞ্চে দেখার জন্য টিকিট, পাঁচ টাকার টিকিট 500 টাকা কি 5000 টাকা বিক্রি হবে, তাই না? হ্যাঁ পাবে না তো, আল্লাহ আকবার। সুতরাং জামানা এমন পরিবর্তন হয়েছে। হাদিসের কথা শুনুন, যে ফাসেক ফাসেক ব্যক্তি, সাধারণ তুচ্ছ ব্যক্তি, একজন পাপাচারী ব্যক্তি, সে সাধারণ মানুষের জন্য জনগণের জন্য নেতা হবে এবং তাদের হিতার্থে কথা বলবে, আমাদের দাবি মানতে হবে। আপনারা সব বাস্তব বুঝতে পাচ্ছেন, বাস্তব একদম বুঝতে পাচ্ছেন যে কোন জামানায় আমরা বাস করছি। আর সেই জামানায় এসে গেছে, সেই যুগ এসে গেছে, কিয়ামত কাছে এসেছে, আর সেই ফতোয়াবাজির যুগে। আর অনেক এলেম হবে কিন্তু আমল কমে যাবে। এলেম দেখবেন প্রচুর বই লেখা হচ্ছে কিন্তু মানুষের মধ্যে আমল বাড়ছে না। প্রচুর প্রচার হচ্ছে আজকাল টিভি আর ইন্টারনেট, কতদিন প্রচার হচ্ছে কিন্তু আমল, আমল কোথায়? আমল নেই, আমল কম হয়ে যাবে। সুতরাং আমরা শেষকালে আল্লাহর কাছে চাইব এমন এলেম, যে এলেম উপকারী, যে এলেম হচ্ছে উপকারী। আইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, এটা কথা বলতে হয়, কখন বলতে হয়? ফজরের ফরজ, ফজরের নামাজের, ফজরের ফরজ নামাজে সালাম ফেরার পর বলতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালাম মুতাকাব্বালা। খুব সুন্দর দোয়া, অভ্যাস করুন ইনশাআল্লাহ। আপনারা এই দোয়া কবুল হলে পরে, একটা দিন যদি কবুল হয়ে যায়, আপনি উপকারী এলেম পাবেন আর হালাল রুজি পাবেন, আর পাবেন এমন আমল যে আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব আমরা আজকে বলছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, এই ফতোয়াবাজির যুগে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল আরবা, মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দুআইন লা ইসমা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।